রাতে ঘুম আসে না, স্বপ্ন কেন দেখি না, জেগে দেখি দুঃস্বপ্নটাই যেন ভাঙে না, দিনের আলোর বিরক্তি ধৈর্য যেন শেষ শক্তি, টিক টিক টিক ঘড়ির কাঁটা যেন থামে না, লাল্লা লাল্লা লাল্লা লাল্লা লাল্লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। শূন্য হাতে মুক্তা কাছে একা উড়ে চলি, প্রভুর সাথে আমি একা কথা বলি, দুঃস্বপ্ন ভাঙার অপেক্ষা করি, স্বপ্নের মাঝে আমি আলো পিছে উড়ি, হে প্রভু আমায় সহজ পথ দেখাও, দূরে থেকে কেন আন মনে ভাবাও, ছড়ার বৃষ্টি দে আর কত ভেজাবে, সূর্যের আলোতে পথটা কি শুকাবে, স্বপ্ন কি সত্যি হবে, সূর্যের আলো দেখা দিবে, টিক টিক টিক ঘড়ির দিকে তাকিয়ে রই, দিনের আলোর বিরক্তি এই ভয় থেকে পাবো মুক্তি, জেগে দেখবো কি ঝড় আজ নেই, তুমি আপন বলে কেন জানো গাছে গাছে, পাপের বোঝানিয়ে পাপি আজ বেঁচে আছে, ভেঙে জুড়ে আবার নদী ঠেলো, আকাশে একা উড়ে চলি, প্রভুর সাথে আমি একা কথা বলি, দুঃস্বপ্ন ভাঙার অপেক্ষা করি, স্বপ্নের মাঝে আমি আলো পিছে উড়ি, হে প্রভু আমায় সহজ পথ দেখাও, দূরে থেকে কেন আর মনে ভাবাও, ছড়ার বৃষ্টিতে আর কত ভেজাবে, সূর্যের আলোতে পথটা কি শুকাবে,